আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলা পিস টিভি দেখছেন এবং ইসলামী আলোচনা শুনছেন। আজকে আলোচনা গত আলোচনার একটি জের ধরে ইসলামের অর্থের একটা মূল উৎস, ইসলামের গরিবদের মাঝে ইসলামী কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়, সেটা বড় গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ কথাকে কোরআনের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে, আমরা তাই আলোচনা করছিলাম। মহান আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, ওয়াসমাউ ওয়া আতিউ, আর তোমরা শোনো এবং আনুগত্য করো, وَأَنفِقُوا خَيْرًا لِّأَنفُسِكُمْ, আর তোমরা খরচ করো যা তোমাদের জন্য ভালো হবে, وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ, আর যাকে তার অন্তরের কাতরপণ্য হতে মুক্ত রাখা হয়, فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ, তারাই হয় সফল কাম, সফল ব্যক্তি তারা, যাদেরকে তাদের অন্তরের কাতরপণ্য থেকে দূরে রাখা হয় এবং তারা নিজেদের জন্য নিজেদের স্বার্থে আল্লাহর পথে ব্যয় করে। নিজেদের স্বার্থে মানে দুনিয়ার স্বার্থে না, আখিরাতের স্বার্থে, পরকালে ভালো হবে, এই যে নিয়ত, এই নিয়তে আল্লাহর পথে ব্যয় করে। আর এখানেও আমাদের দানশীলতার গুরুত্ব বলা হয়েছে। যাকাত আদায় করা, প্রদান করা, সাধারণ দান আর যাকাত পার্থক্য আছে না? সাধারণ দান হচ্ছে যে আপনি স্বতঃস্ফূর্ত ভাবে দেবেন নফল হিসাবে, কিন্তু যাকাত আপনাকে দিতে হবে বাধ্যতামূলক, যাকাত আপনাকে দিতেই হবে। সেই টাকা আপনি ব্যয় করবেন না, খরচ করবেন না, তা হতে পারে না। আল্লাহ তাআলা সে কথাও কোরআন মাজিদের অনেক জায়গাতে বলেছেন, যেমন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিনরা জান্নাতে থাকবে এবং ঝর্ণাসমূহে থাকবে, সেখানে ঝর্ণা আছে জান্নাতে। জান্নাত মানে তো বাগান, বাগানে ঝর্ণা আছে, বাগানে নদী আছে, তাই না? বাগানে নদী আছে, পানির নদী আছে, দুধের নদী আছে, মধুর নদী আছে, মদের নদী আছে, তাই না? আর সেই মদ খেলে আবার নেশা হবে না, সেই রকম নদী। আখিজিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা দান করবে তা গ্রহণকারী হবে, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা এর পূর্বে ছিল সৎশীল লোক, মুহসিন, ইহসান করনেওয়ালা লোক, ইহসান করত, মানুষের উপকার করত, মানুষের ভালাই করত। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইহজাউন, তারা রাত্রে কম ঘুমাতো, তার মানে কি করতো, তাহাজ্জুদের নামাজ পড়ত, আল্লাহর ইবাদত করত। ওয়াইবাদুর রাহমানাল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা রাত্রি যাপন করে আল্লাহর জন্য সিজদা অবস্থায় এবং কিয়াম অবস্থায়, তার মানে নামাজ অবস্থায়। সেই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। রাত্রে এরা কম ঘুমাতো, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর সেহরির সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে সময়ে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে এসে বলেন প্রত্যেক রাত্রে, কে আছো হে আমার বান্দা, যে আমার কাছে কিছু চাও আমি তাকে দান করব, কে আছো এমন যে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব। আর এখানে আল্লাহ বলছেন যে এমন বান্দা, সেই বান্দারা সেহরির সময়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আর ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, জারিয়াত 15-19 আয়াত, সেখানে আল্লাহ বলছেন যে তাদের মালে হক আছে, তাদের যে ধন, তাদের যে মাল, টাকা পয়সা, তাদের সেই টাকা পয়সাতে হক আছে কার জন্য, যাচেঙ্গাকারীর জন্য এবং বঞ্চিতের জন্য, আর যার জন্য চাওয়া যায় সেই রকম ভিক্ষুক, ভিক্ষুকের জন্য এবং বঞ্চিতের জন্য, বঞ্চিত যে টাকা পয়সা থেকে বঞ্চিত, দুনিয়া সুখ থেকে বঞ্চিত, সে দুঃখ অবস্থাতেই তার কালাতি হচ্ছে, সেই ব্যক্তি আপনার কাছে চাইতে এলো, তার হক আছে আপনার মালে, তার মানে কি, তারা দান করে, তারা যারা তাহাজ্জুদ পড়ে তারা দান করে, যারা ভালো লোক, যারা রাত্রে কম ঘুমায় তারা আল্লাহর ওয়াস্তে কি করে, দান করে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন হলো তারা যাদের কাছে আল্লাহর নাম উল্লেখ করা হলে তাদের হৃদয় ভয়ে ভীত হয়, ভয়ে কম্পিত হয়, আল্লাহর নাম শুনলে ভয় লাগে, আল্লাহর নাম শুনলে ভয় লাগে, এমনিতে তো আল্লাহর নাম শুনে শুনে আমরা কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ভয় করার সময় তো ভয় করতে হবে। যখন আপনি একটা পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, তখন যদি আল্লাহর স্মরণ দেওয়া হয় তখন তো ভয় করা উচিত, তখন তো ভয় হওয়া উচিত। যেমন ওই যে বানি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তির এক ব্যক্তি, যে তার চাচাতো বোনকে ভালোবাসত এবং চাচাতো বোন যখন তার কাছে টাকা চাইতে এলো তখন কি বলল, তুমি আমাকে দেহ সমর্পণ করলে আমি তোমাকে টাকা দেবো, তাই না? তারপরে দুর্ভিক্ষ অবস্থায়, দুর্ভিক্ষগ্রস্ত অবস্থায় সেই মহিলা যখন তার চাচাতো ভাইয়ের কাছে এলো, এসে সে বলল এবারে সুযোগ তুমি আমাকে দাও তাহলে পরে আমি তোমাকে দেব। যখন স্বামী স্ত্রীর মতো পজিশনে এলো তখন সেই মহিলা বলল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফদ্দাল খাতাম, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সতীচ্ছদ নষ্ট করো না। যেই বলা সেই আল্লাহকে এমন ভয় করলো যে সেই অবস্থাতে সে তাকে ছেড়ে দিয়ে চলে এলো। অথচ সে বলছে যে আমার কাছে তখন সেই দুনিয়াতে সব থেকে প্রিয়তম, বরং সে ছিল আমার প্রিয়তমা, কিন্তু সে যখন অন্যায়ভাবে আমি করছিলাম, ব্যভিচার করছিলাম, যখন সে আল্লাহর স্মরণ দিল আর আমি উঠে চলে এলাম। আল্লাহ, এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করেছি তাহলে আজ যে বিপদে পড়েছি, পাথর চাপা পড়েছি আমরা, পাথর সরিয়ে দাও। পাথর সরে গেছিল কি যায়নি? পাথর সরে গেছিল। উদ্দেশ্য কি? যে কমসে কম পাপের সময়ে আল্লাহর ভয় করতে হবে। সমস্ত কিছু বন্ধ রেখেছেন, বাড়ির দরজা সব দিকে বন্ধ করা যায়, কিন্তু একটা দরজা কোনো মতেই বন্ধ করতে পারেন না, হতেই পারে না। সেটা হচ্ছে কার দরজা? আল্লাহর দরজা। আল্লাহর দরজা সবসময় খোলা আছে। সেই সময় যদি আপনি আল্লাহকে স্মরণ করে আপনি আল্লাহকে ভয় করেন তাহলে হচ্ছেন আপনি প্রকৃত মুমিন। ওয়াইজা তুলিয়াত আলাইহিমা আয়াতুহু যাদাতহুম ঈমানা, এখন আল্লাহর আয়াত তেলাওয়াত হচ্ছে না, এখন আল্লাহর আয়াত তেলাওয়াত হচ্ছে। যখন তাদের সামনে তাদের উপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপরে, নিজেদের রবের উপরে ভরসা করে। ভরসা কার উপরে করে? রবের উপরে করে। তাদের ভরসা কোনো শক্তির উপরে না, তাদের ভরসা টাকা পয়সার উপরে না, তাদের ভরসা তাবিজ বালার উপরে না, তাদের ভরসা কার সুতোর উপরে না, তাদের ভরসা মাছের হাড্ডি কিংবা জীব শাঁখের উপরে না, তাদের ভরসা কার উপরে? রবের উপরে, রবের উপরে খালি ভরসা। আল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে ব্যয় করে, দান করে, তারা দান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিভিন্ন মর্যাদা, বহু মর্যাদা। ওয়া মাগফিরাতুন, এবং রয়েছে ক্ষমা। ওয়া রিযকুন কারীম, আর সম্মানজনক রুজি কাল জান্নাতে তারা লাভ করবে তাদের এই কাজের বিনিময়ে। এখানে কি রয়েছে? খরচ করা, যে আমি যে রুজি দিয়েছি সেখান থেকে তারা কি করে? ব্যয় করে, খরচ করে। কোথায় খরচ করে? খারাপ কাজে, অন্যায় কাজে, তা না, আমার কাজে, আমার পথে, আমার পথে তারা ব্যয় করে। সূরা আনফাল 2-4 আয়াত গেল। আল্লাহ তাআলা সূরা হাদিদে বলছেন 7 আয়াতে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহ, আর সেই জিনিস থেকে ব্যয় করো, খরচ করো যে জিনিসের উপরে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। তার মানে কি? যে মাল আমাদের হাতে আছে সেই মালের মালিক আমরা নই, সেই মালের প্রতিনিধি মালিককে। ওয়ালিল্লাহি মিরাসু সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ, সমস্ত রাজত্ব, সমস্ত কিছু কার মালিকানা? আল্লাহর মালিকানা। আসল মালিক কে? পরের জমি পরের জায়গা কার? আল্লাহর জমি আল্লাহর জায়গা, ঘর বানিয়ে থাকি আমরা। সুতরাং মাল হচ্ছে আল্লাহ, এই মালে আমাদেরকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহ বলছেন ওই মাল থেকে তোমরা দান করো যে মালের প্রতিনিধি বানিয়েছি তোমাদেরকে। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে খুব বড় সওয়াব, আজরুন কাবীর, মহা পুরস্কার, মহা প্রতিদান। যারা ব্যয় করবে তাদের জন্য মহা প্রতিদান আছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন সূরা হজ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের কাছে আল্লাহর নাম নেওয়া হলে তাদের হৃদয় ভয়ে কম্পিত হয়, ওই আগের মতো আল্লাহর নাম উল্লেখ করা হলে ভয় খায়, এমনিতেই হেসে খেলে বেড়াচ্ছে, হঠাৎ করে কোনো একটা খারাপ কাজ করলো, কোনো একটা খারাপ কাজ করতে যাচ্ছে, তখন আল্লাহর স্মরণ দেওয়া হলে সে তখন ভয় পায়। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, আর তাদের উপরে যে মুসিবত আসে তার জন্য ধৈর্য ধারণ করে। মুসিবত এলে কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয় এবং কোনো প্রকারের বিচলিত হওয়া চলে না, ধৈর্য ধারণ করতে হয়। কিসের মাধ্যমে? ওয়াসতাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো বিপদ আসতো নামাজ শুরু করতেন, কারণ নামাজের মাঝে সান্ত্বনা পাওয়া যায়, নামাজের মাঝে মনের কথা খুলে আল্লাহকে বলা যায়। ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে মোনাজাত করে, এই মোনাজাতে রবকে জানানো যায়, রব আমি ধৈর্য ধরছি, তুমি আমার বালা মুসিবত দূর করে দাও। সুতরাং তারা কি করে? সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি যে রুজি তাদেরকে দান করেছি তার থেকে তারা ব্যয় করে, খরচ করে। এরা হলো ওই যাদের জন্য আল্লাহ বলছেন মহসিন। মহসিন মানে হচ্ছে সৎশীল এবং পরোপকারী ব্যক্তি, যাদের জন্য এই পুরস্কার, তারা কেয়ামতে পুরস্কার পাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে আসছি, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা দেওয়া রুজির মধ্য থেকে আমাদেরকে দান করতে বলছেন আল্লাহ তাআলা বারে বারে, তার রাস্তায়, তার পথে। এটা হচ্ছে ইসলামী অর্থনীতির একটা উৎস, যে মানুষ দান করলে, মুসলিমরা দান করলে সেই দান যাবে তাদের কাছে যারা সে দানের মুখাপেক্ষী, যে প্রতিষ্ঠান, যে মানুষ এই দানের মুখাপেক্ষী তারা উপকৃত হবে। তারা উপকৃত হলে আল্লাহর কাছে তারা যারা দান করছে সব পাবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া আকামুসসালাতা, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, আর আমি যা দান করেছি আল্লাহ তাআলা তাদেরকে যা দান করেছেন তার থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসা আশা করে যা কোনোদিন ধ্বংস হওয়ার না, নষ্ট হওয়ার না। দেখেন এখানে আল্লাহর সঙ্গে ব্যবসা করছেন আপনি, টাকা দিয়ে ব্যাংকে টাকা জমা রাখেন, সুদ পাবেন, তাই না? সেখানেও এক প্রকার ব্যবসার আশায় মানুষ টাকা জমা দিয়ে বেশি টাকা পেতে চায়। এখানে আল্লাহর সঙ্গে ব্যবসা করুন, আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করলে এমন ব্যবসা সেখানে নোকসান হবে না, সেখানে আপনার ক্ষতি হবে না। আর একটা কথা, এখানে সিররাম ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে দান করে, গোপনেও দান করে, তাই না? একটু আগেই বললাম যে গোপনে দান করলে পরে তার ফজিলত আলাদা আছে, তবে প্রকাশ্যে দান করলে করা যায়, কিন্তু মনকে ঠিক রাখতে হবে, কারণ মানুষের মন তো, মানুষের মন এমন যে খুব প্রশংসা পছন্দ করে, সুনাম পছন্দ করে। লোক মাঝে এলেই তখন কি হয়? সুনাম হয়। যখন তার মনের ভিতরে আসবে যে মানুষ আমার সুনাম করুক, তখন তার দান দান হবে, কোনো ইবাদতই হবে না, যখন মানুষের উদ্দেশ্যে হবে। এই জন্য আমরা ঘরে যখন নামাজ পড়ি একরকম পড়ি, মসজিদে যখন পড়ি ওই রকম হয়, একরকম হয়, এক লিবাসে হয় না। কারণ ঘরে যখন পড়ি একদম নিশ্চিন্তে, আশেপাশে কোনো চিন্তা নাই, কেউ দেখছে না, কিন্তু তখন আল্লাহকে ধ্যানে থাকে। কিন্তু আমরা বিশেষ করে খেয়াল করি মানুষকে, জামাতে যখন যায় তখন একটা ভালো জামা পড়ে যায়, তাই না? ভালো জামা পড়ে যায়, লোকের সামনে যখন নামাজ পড়ি তখন ঘরের ভেতরে যেমন টকাটক ঠুকি, ওই রকম মসজিদে হয় না। সুতরাং গোপনে আর প্রকাশ্যে পার্থক্য আছে। এখানে গোপনে আর প্রকাশ্যে আল্লাহর দিক থেকে না, আল্লাহর কাছে সবসময় আমরা প্রকাশ্যে, আল্লাহ সবসময় আমাদেরকে দেখছেন, কিন্তু দান করার জন্য প্রকাশ্যে আর গোপনে, মানে লোকদের, লোকদের থেকে তুমি গোপনে দান করো, এটাই হচ্ছে বেটার, সব থেকে ভালো। এতে রিয়া আসবে না, লোক দেখানি এবং সুনাম নেওয়ার লোভ আসবে না। বাকি তুমি প্রকাশ্যে দান করতে পারো, কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে যাতে তোমার রিয়া না হয়ে যায়। যারা দান করে তারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, এমন ব্যবসা যে ব্যবসা নোকসান হওয়ার কোনো আশঙ্কা নেই। যেটাই আপনি ওই ব্যাংকে, আল্লাহর ব্যাংকে যেই রাখবেন, যতটুকুই রাখবেন, আপনার শুধু লাভই আর লাভ, তাতে কোনো নোকসান হবে না। লিইউয়াফফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদের বিনিময়ে তাদেরকে দান করবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, এবং নিজের অনুগ্রহে তাদেরকে বেশি দান করবেন, বৃদ্ধি করবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল এবং মহা গুণগ্রাহী। এখন শুকুর আমরা করি, আল্লাহ শুকুর করেন। আল্লাহ শুকুর করা কি? যে মানুষ যখন দান করে, মানুষ যখন মানুষের উপকার করে, তখন আল্লাহ তার শুকরিয়া আদায় করেন। তার মানে আল্লাহ তার গুণকে স্বীকার করেন এবং তার বিনিময় দেন। আল্লাহ তাআলা গাফুরুন শাকুর, এটা হচ্ছে সূরা ফাতির 30 নম্বর আয়াত। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়ালানিয়াতান, এখানেও তাই, দিনে রাতে প্রকাশ্যে এবং গোপনে। দিনের বেলায় দান করলে তো প্রকাশ্যই হয়, রাতে দান করলে একটু গোপন হয়। আবার আল্লাহ তাআলা বলছেন প্রকাশ্যে দান করে এবং গোপনে দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য পুরস্কার এবং বিনিময়। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ভীতি নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কোথায়? কিয়ামতে। কিয়ামতে তারা ভয় পাবে না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তাদের গুণ কি ছিল? আল্লাহর রাস্তায় ব্যয় করত রাতে দিনে প্রকাশ্যে গোপনে। সূরা বাকারা 274 নম্বর আয়াত। অন্য এক আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করে নাও। যখন এমন সময় আসবে দান করতে চাইবে, তখন আর দান করার সময় পাবে না। মৃত্যু আসার আগে তোমরা দান করে নাও। ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি, তখন বলবে, হে রব, যদি তুমি আমাকে একটু সময় দাও, ইলা আজালিন করিবিন ফাসাদদাক, তাহলে আমি দান করে নি। ওয়া কুম মিনাস সালেহিন, এবং আমি নেক লোক হয়ে যাই। এতদিন সময় পাইনি, 80 বছর পার হয়ে গেল, মরণের সময় এসেছে, এখন একটু সময় দাও, আমি তওবা করে নিই, আমি দান করে নিই, আমি ভালো লোক হয়ে যাই। আল্লাহ তাআলা বললেন, না, আমি তোমাদেরকে কি এমন বয়স দিই নাই যে বয়সের মাঝে যদি চাইতে তোমরা উপদেশ গ্রহণ করতে, উপদেশ গ্রহণ করতে, কিন্তু এখন তো আর সময় দেওয়া হয় না। জাহান্নামের শাস্তি যখন মানুষ দেখবে, তখন বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে ভালো কাজ করে আসব। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এরা মুখে বলছে আবার যাবে, আবার ওই রকম ভুলে যাবে। ওই যে ওয়াদা করে ওয়াদা মনে থাকে না, ওয়াদা করে মানুষ ওয়াদা করে কিন্তু মনে থাকে না। এইরকমই মরণের সময়ে যখন বলা হবে যে রব আমাকে আরেকটু সময় দাও, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের নির্দিষ্ট সময় এসে যাবে, মরণের ঘড়ির অ্যালার্ম বেজে যাবে, তখন আল্লাহ তাআলার কাউকে কোনো ক্রমে সময় দেবেন না। আর সময় নেই, সময় আর দেওয়া হবে না। মানুষ পাপ করতে থাকে, ভাবে কি এখন সময় আছে। মানুষ নিজের সংসার করতে থাকে, হজ ফরজ হয়েছে, ভাবে কি আরো সময় আছে, বুড়ো হই তারপরে হজ করব। কিন্তু সে যে সময় পাবে তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং পরে করব, পরে করব, আজকে নয় কালকে করব, এইরকম গয়ঙ্গচ্ছ করা চলবে না, এইরকম গড়িমসি করা চলবে না। আজকের কাজটা কালকে করলে চলবে না। আপনি যে কাজ করা দরকার তা আজকেই করে ফেলুন, না হয়তো এমন হতে পারে যে কালকে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমাকে কিছু সময় দাও, আমি দান করে নি, আল্লাহ গো আমাকে কিছু সময় দাও, নামাজ পড়ে নি, এরকম হতে পারে। সুতরাং এরকম হওয়ার আগে আপনি নিজেকে সতর্ক করুন, যাতে করে সেই রকম সময় না আসে। অথবা আজই থেকে, এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে মরণের প্রস্তুতির জন্য। বার্ধক্য আসা জরুরি না, মরণের প্রস্তুতি সব সময় নিয়ে থাকতে হবে, কারণ আপনি জানেন না যে আপনি বার্ধক্য পাবেন কি না। ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেক মানুষের ভাগ্যে লেখা আছে তার নির্দিষ্ট সময়, সেই সময়ের এক সেকেন্ড আগে হবে না, পরে হবে না, মরণ আসবে। আর সেই মরণ আসার আগে প্রস্তুতি নিতে হবে সকলকেই, যেন আমরা সেই প্রস্তুতি নিতে পারি। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের সময় শেষ হয়ে এসেছে, যদি এর মধ্যে কারো প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা পার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছিলেন প্রত্যেক পুরুষকে জান্নাতে 72টি করে হুর দেওয়া হবে, তো পুরুষদেরকে 72টি করে হুর দেওয়া হবে, যেসব জান্নাতি নারী থাকবে তাদেরকে কি দেওয়া হবে, তা একটু জানতে ইচ্ছে হচ্ছে। আমি বলেছিলাম শহীদদেরকে 72টা করে হুর দেওয়া হবে, প্রত্যেক মানুষকে না, প্রত্যেক মানুষকে কমসে কম দুটো বউ দেওয়া হবে, দুটো হুর দেওয়া হবে। আর যদি কোনো পুরুষের দুনিয়াতে একটা বউ থাকে, একটা স্ত্রী থাকে, তো সেই স্ত্রী জান্নাতে গিয়ে জান্নাতি হুরিদের সর্দার হবে, বুঝতে পারলেন? যদি কোনো মহিলা দুনিয়াতে দুটো বিয়ে করে থাকে আর দুটো স্বামী যদি জান্নাতি হয়, তাহলে যে স্বামীর বন্ধনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে তার সঙ্গে জান্নাতে সাথী হবে। আর পুরুষদেরকে বলা হলো যে কমসে কম দুটো জান্নাতি স্ত্রী দেওয়া হবে। আর তিন নম্বর হবে দুনিয়ার স্ত্রী, কিন্তু সে তাদের সর্দার হবে, তার মানে সেই হবে শ্রেষ্ঠ স্ত্রী যদি সে জান্নাতি হয়। কিন্তু যদি কোনো মহিলা জান্নাতে যায় তার জন্য বরাদ্দ বা অতিরিক্ত স্বামী দেওয়া হবে না, কারণ দুনিয়ার যে স্বামী সেই স্বামী কাল জান্নাতে থাকবে। আর এখানে বলবেন তাহলে এখানে তো আল্লাহ তাআলা বৈষম্য করছেন, পুরুষকে বেশি দিচ্ছেন আর নারীকে কম দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে এই প্রকৃতিতেই সৃষ্টি করেছেন। পুরুষ একাধিক চায়, নারী একাধিক চায় না, নারীরা একাধিক চায় না। এই জন্য নারীদের জন্য অস্বাভাবিকভাবে কেউ চাইলে সেটা আলাদা কথা, কিন্তু স্বাভাবিকভাবেই দেখবেন অনেক পুরুষ একের বেশি চায় না। তো স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেটা কি, যে পুরুষ একাধিক চায় আর মহিলা একাধিক স্বামী চায় না, আর যদি চায় তাতে বিঘ্ন আছে। পৃথিবীর বুকে বিঘ্নটা কি, স্বামীতে স্বামীতে দ্বন্দ্ব, তাই না? মানে একজন মহিলাকে পাওয়ার জন্য, একজন মহিলাকে ভালোবাসার জন্য, আপনারা জানেন ভালোবাসার জগতে কি খুনাখুনি হয়। যদি একটা মেয়েকে দুটো ছেলে তিনটে ছেলে ভালোবাসে, তো যারা ভালোবাসে তাদের আপোষে কি হয়, এমন প্রতিদ্বন্দ্বিতা, এমন প্রতিযোগিতা এবং এমন ঝগড়া, এমন লড়াই হয়ে যায়, এমনকি খুনাখুনিও হয়, হয় আপোষে খুনাখুনি হয়, না হয় মেয়েটাকে খুন করে দেয়। বিভিন্ন কারণে স্ত্রীকে বা মহিলাকে অনুমতি দেওয়া হয়নি যে দুনিয়াতে সে একের বেশি, মানে একই সঙ্গে দুটো স্বামী রাখতে পারে। আর একই কারণে কাল জান্নাতে এক একটা মহিলা তার যে স্বামী সেই স্বামীই থাকবে। যে স্ত্রী দুনিয়াতে বিয়ে হয়নি কিংবা তার স্বামী জান্নাতে যায়নি, আল্লাহ তাআলা ওই স্ত্রীর পছন্দ মতো জান্নাতি কোনো পুরুষের সঙ্গে বিবাহ দেবেন, তাদের জন্য এক্সট্রা বা অতিরিক্ত স্বামী তৈরি থাকবে তা না। যেমন জান্নাতে অতিরিক্ত স্ত্রী আল্লাহ তাআলা তৈরি রেখেছেন হুর, সেই রকম হুরের মতো কোন স্বামী তৈরি আছে এবং দুনিয়ার বুকে যারা বিয়ে করেনি, বিয়ে না করেই মারা গেছে কিংবা তার স্বামী জাহান্নামে গেছে, সে জান্নাতে গেছে, তার জন্য অতিরিক্ত এইভাবে হুরের মতো কোনো স্বামী পাওয়া যাবে, পুরুষ পাওয়া যাবে তা না। বরং দুনিয়ারই কোনো পুরুষের সঙ্গে সেই মহিলার পছন্দ মতো, যে পুরুষকে পছন্দ করবে, যদি তার পছন্দ ছিল তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা অনেক করে স্ত্রী পাই জান্নাতে এবং জান্নাতের সুখ ভোগ করতে পারি, জান্নাতে স্বচ্ছন্দ ইচ্ছা সুখের রাজ্য। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।